চোখে থেমে গেছে রাত আমার আকাশে ছড়িয়ে আধার শুধু ঘুম নেই কেন চোখে কত দূরে চলে যেতে হবে কে জানে দূর থেকে আরো কত দূরে চলে যেতে হবে কে জানে পাখি ডাকা সোনালি ভোরের দিশা পাবো কোথায় কোন খানে স্বপ্নের রং দিয়ে কত ফুল ফোটালাম শুধু শুধু ঘুম নেই কেন চোখে আমি যাব তার কাছে পায়ে পায়ে জড়ায়ে আধার যদি মানা করে যেতে চোখ থেকে সব আলো মুছে নিতে চায় তবু আমি যাব তার কাছে অজানার বুক ভেঙে ফেরার মন আজ চলেছে কোথায় কে জানে কিসের তৃষায় জানি ছড়ালো জীবনটাকে পথের ধুলায় কোনখানে আলোর পসরা নিয়ে রাত শেষ করে দিয়ে ভোর হয়ে যাবে শুধু শুধু ঘুম নেই কেন চোখে থেমে গেছে রাত আমার আকাশে